আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া সালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমরা আলোচনা করছিলাম হজ ও উমরা সংক্রান্ত কিছু মাসায়েল নিয়ে। আজকে আমরা কতিপয় সাধারণ জ্ঞাতব্য বিষয় জানব হজের ব্যাপারে। নম্বর এক, এহরাম পরে তালবিয়া পড়তে আরম্ভ করতে হবে, মানে এহরাম পরার পর গাড়িতে বসে মক্কা পর্যন্ত চুপচাপ মুখ বন্ধ করে রাখলে চলবে না। পুরুষরা জোরে জোরে সশব্দে তকবীর পাঠ করতে বলে, তালবিয়া পাঠ করবে, আর মহিলারা নিঃশব্দে, যদি সামনে পুরুষ থাকে, মানে পুরুষ বলতে পর পুরুষ, তার মানে যদি স্বামী ভাই বাপ থাকে তো সমস্যা নেই, কিন্তু যদি পর পুরুষ থাকে যার সঙ্গে তার বিবাহ কোনো কালে বৈধ, তবে সে নিঃশব্দে তালবিয়া পাঠ করবে, বাকি পুরুষরা সশব্দে এবং উচ্চ স্বরে পাঠ করবে। তার কারণ সব থেকে ভালো হজ, উত্তম হজ হল সেই হজ যাতে হাজি জোরে সুরে তালবিয়া পাঠ করে। তালবিয়াটা কি? লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটা দুবার পড়ে অনেকে থেমে যায়, অনেকে ঘুমিয়ে যায়, উচিত না। অবসর যখন হয়েছে, সুযোগ যখন হয়েছে, তখন সেই সুযোগকে অবহেলায় হেলায় হারানো ঠিক না। সুতরাং আপনাকে তকবীর পাঠ করতে থাকা, তালবিয়া পাঠ করতে থাকা উচিত মক্কা কাবা শরীফ দেখা পর্যন্ত। হজ হলে 10 তারিখে জামরাতুল আকাবার কঙ্কর নিক্ষেপ করা পর্যন্ত তালবিয়া পড়েন, তকবীর বেরিয়ে আছে, তালবিয়া পাঠ করতে থাকবে। হজে কত তারিখে এরাম মানতে হয়? কে হাজি সাহেব হাজি ফাজকে করেছেন? 8 তারিখে জিলহজ মাসের 8 তারিখে এরাম বানতে হবে। কোথেকে? মক্কা থেকে। আপনি যদি আপনি মিনাতেই বাস করেন গিয়ে, তো মিনা থেকেই বাঁধবেন, মিনাতে এরাম বাঁধবেন, এহরামের নিয়োগ করবেন, এবং তখন থেকেই সেখান থেকেই তালবিয়া শুরু করবেন। এই তালবিয়া পড়তেই থাকবে। কোন দিনে তালবিয়া বন্ধ হবে? 10 তারিখে ঈদের দিনে বড় জামরাতে পাথর মারা পর্যন্ত। 10 তারিখে পাথর মারা, পাথর মারা হয়ে গেল, তালবিয়া শেষ। তার মানে এই বোঝা যাচ্ছে যে সব সময় তালবিয়া পড়তে হবে। হজ হজ করে এমনি হয়নি, হজে হজ কি আছে? জিকির আছে, আল্লাহ আল্লাহ জিকির করতে থাকতে হবে সব সময়। কেবল ঘুম খাওয়া তখন আলাদা কথা, কিন্তু বাকি সময়ে গল্প গুজব এদিক সেদিক না করে কি করতে হবে? তালবিয়া পাঠ করতে থাকতে হবে। 8 তারিখে মিনা যাওয়া সুন্নত। যদি মিনা আগে মনা পৌঁছে থাকেন, মক্কা থেকে মিনা যাবেন কবে? 8 তারিখে। এটা হচ্ছে সুন্নত। যদি 8 তারিখে মিনা যেতে না পারেন কোন কারণবশত, 9 তারিখ হয়ে যায়, তাহলে ডাইরেক্ট আরাফাত গেলেও আপনার হজ হয়ে যাবে, কিন্তু সুন্নত ছুটে গেল। আরাফায় উপস্থিত হয়ে নিশ্চিত হওয়া জরুরি যে সে আরাফা নির্দিষ্ট সীমার ভিতরে রয়েছে কি না। ফলক লাগানো আছে, সাইনবোর্ড লাগানো আছে, সে সাইনবোর্ড পড়ে আরাফা ময়দানের ভিতরে গিয়ে বাস করতে হবে। এমনকি যে মসজিদটা, বিশাল মসজিদ রয়েছে আরাফাতে, সেই মসজিদের সামনের অংশটা নামেরাতে আছে, যে জায়গায় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামেরাতে সূর্য ঢোলার আগে অবস্থান করেছিলেন, সেই জায়গাতে মসজিদ বানানো হয়েছে। পরবর্তীতে সেই মসজিদটা বাড়াতে বাড়াতে আরাফাতের ভিতর দিকে নিয়ে যাওয়া হয়েছে। সুতরাং কেউ যদি এমনি হজ করতে যায় বিনা হামলাতে, তাহলে অথবা যায় মসজিদে গিয়ে বাস করতে চায়, সেখানে এসি টেসি আছে, যদি মসজিদে গিয়ে বাস করতে চায়, তাহলে তাকে বাস করতে হবে কোথায়? আরাফার ভিতরে। কারণ মসজিদের সামনের দিকটা হচ্ছে মসজিদে নামেরা, নামেরার অংশ, আরাফাতের অংশ না। সুতরাং কেউ যদি সামনে দেখে অনেকে ফাঁকা মনে করে গিয়ে সেখানে থেকে যায়, মানে আরামসে ওখানে ফাঁকা ভিড়ে কেন থাকবে? হ্যাঁ, অনেক লোক চালাক আছে, বুঝলেন, এমন চালাক যে চালাকি করতে গিয়ে নিজে ফাঁকে পড়ে যায়, নিজে ফাঁকে পড়ে যায়। তো অনেক লোক চালাকি করে মনে করে সামনে ফাঁকা আছে, সামনেই যায়, সামনে এসিও ভালো আছে, দিয়ে শেষকালে নিজের হজটাকেই বরবাদ করে। একজন সে 12 তারিখে আমরা মাজমা ফিরে আসব, একজনকে পাচ্ছি না, 10:11 দিকে পাচ্ছি না, মোটামুটি জোহরের সময় এসে হাজির হলো, কোথায় গেছিলেন? আরে আরে সকালবেলায় সব ফাঁকা, পাথর মেরে আসলাম, আমি পাথর মেরে এলাম ফাঁকা, মানে হ্যাঁ চালাকি, বুঝলেন চালাকি কত, সকালবেলায় পাথর মাথায় নেই 11-12 তারিখে ফাঁকা মারছে লোকে, ও ভাবছে ফাঁকা এই সময় আমি মেরে দিই। দুপুরের পর সত্যি ভিড় হয়, এবার দুপুরের পর যদি আপনি আসলে তো সুন্নত কি অথবা ওয়াজিব হলো জোহরের পর বা সূর্য ধরার পর পাথর মারা, যদিও বর্তমানে ফতোয়া কি হয়েছে জায়েজ করেছে, তবুও আপনি চেষ্টা করবেন কখন জওয়ালের পরে। কিন্তু ও বলছে কি আমি মানে সুযোগ বুঝে মেল দিয়ে চলে এসেছি। আর এক লোক ছিল তো সে ঈদের দিনে দেখা গেল সে মক্কার হোটেলেই বসে আছে, কি মেয়ে আপনি জাননি মিনা আরাফাত? এই তো দুদিন আগে তো একবার গিয়েছিলাম, দুদিন আগে গিয়েছি ট্যাক্সি করে ভাড়া গাড়ি করে, একবার সব ভাগা ভাগা দেখে আসে বলে সবাই গিয়েছিল। তো মনে করছে কি একবার গেলেই হলো, কিন্তু সেখানে যে 9 তারিখে যেতে হবে এটা তার নলেজে নাই। হজের আহকাম না জেনে হজ করতে গেলে এই অবস্থায় হয়, পয়সা খরচ হবে, মেহনত বরবাদ হবে, অথচ হজ হবে না। বিনা হজে হাজি সাহেব হয়ে লোকের মুখে হাজি শুনে খুশি হবে ঠিকই, কিন্তু আল্লাহর দরবারে তার হজ গৃহীত হবে না। সুতরাং এগুলো আগে খেয়াল করে হজের আহকাম জেনে তারপরে হজ করতে যাওয়া উচিত। আরাফার জাবালে রহমতের রহমত নামক পাহাড়, দেখুন রহমত বলে কোন পাহাড় নেই, ওটা সাধারণত পাবলিকের দেওয়া নাম, যেহেতু কি বলে আরাফাতের দিনে আল্লাহর রহমত অবতীর্ণ হয় কিন্তু পাহাড়ের উপরে তো হয় না, অতএব পাহাড়ের নাম এরকম পাহাড়ের নাম দেওয়া উচিত না, ওটা হচ্ছে জাবালে আরাফা বলে, ওকে জাবালে আরাফা বলা হয়। তো আরাফের যে পাহাড়টা আছে আর ওর পাহাড়ের উপরে আবার গম্বুজ কি বলে ওটাকে আপনার মিনারা মিনারা বানিয়ে দিয়েছে, এটাও একটা ভুল, কারণ লোকে এইসব দেখেই মনে করে যেখানেই দেখবেন ফাঁকা কিছু আছে খানের মতো করা আছে, সেখানে দুটো ঘোড়া পড়ে আছে কিংবা একটা গম্বুজের মতো করা, সেখানে লোকের কি হয়ে যায়। আর অধিকাংশ মানুষ হচ্ছে মুশরিক, অধিকাংশ মানুষ হচ্ছে মাজারি, অধিকাংশ মানুষ হচ্ছে ঐশানিক বিজাতি, তারা যখন একটা মিনার দেখবে তার নিশ্চয়ই এতে কোন মাহাত্ম আছে, তখন সব ওখানে গিয়ে ভিড় করবে, ওখানে গিয়ে ভিড় করবে, এই হলো সমস্যা। জাবালে রহমত না জাবালে আরাফা, জাবালে আরাফা দিকে যাওয়া জরুরি নয়, বরং ওই স্থানে যাওয়া উচিত যেখানে সে শান্তি ও একাগ্রতার সাথে দোয়া করতে পারবে, যেখানে দেখবে বসলে সুবিধা থাকলে শুয়ে সেখানে থাকবে। তবে জাবালে আরাফা বা আরাফাতের পাহাড়ের পেছনে গিয়ে কেবলাকে সামনে করে দোয়া করা সুন্নত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানে গিয়ে কেবলাকে সামনে করে পাহাড়কে সামনে করে দোয়া করেছিলেন, কিন্তু যাওয়া জরুরি নয়। অনেকে মনে করে পাহাড়ে চড়া জরুরি, এজন্য কত কষ্ট করে বউ স্ত্রী বা ছেলে মেয়েকে নিয়ে পাহাড়ে চড়ে, কিন্তু এটা উচিত নয়। সুতরাং ওখানে যদি কেউ মনে করে যে পাহাড়ে চড়তে হয় বা হবে তাহলে তার বিদাত হবে। যখন সে আরাফা ছেড়ে মুজদালিফার দিকে রওনা হবে তখন মহান পরাক্রমশালী আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী হয়ে পূর্ণ শান্তি ও একাগ্রতার সাথে চলতে থাকবে। এবার আরাফাতের ভিতরে থাকলে আরাফাতে খালি দোয়া করবেন, একটা তালবিয়া আছে, তালবিয়ার সঙ্গে সঙ্গে মোনাজাত, আপনি হাত তুলে মোনাজাত করুন, আল্লাহর কাছে চান, চোখের পানি বয়ে নেন, যা চাইবার চেয়ে নেন, এই দিন হচ্ছে ক্ষমা প্রার্থনার দিন। আল্লাহর কাছে আপনি চাইতে থাকবেন চাইতে থাকবেন, যে পর্যন্ত না সূর্য ডুবে গেছে, সূর্য ডুবে গেলে তারপরে আপনি আরাফাত থেকে বেরিয়ে যাবেন। এখানেও কিছু চালাক লোক আছে যারা রাস্তা ফাঁকা দেখে সূর্য ডোবার আগেই বেরিয়ে যায়, গাড়ি থাকলে কুটিয়ে দেয় গাড়ি, সূর্য এখনো ডোবেনি তার আগে যে ফাঁকা রোড আমরা আগে আগে গিয়ে পৌঁছাবো বাস। কিন্তু যারা সূর্য ডোবার আগে বেরিয়ে যাবে তাদের কি হবে না, রুকুন ছুটবে না, রুকুন ছিল আরাফাতে ছিল, কিন্তু যে টাইমে বের হওয়ার কথা সেই টাইমে বের হলো না, তার মানে ওয়াজিব ছুটে গেল, তখন তাকে কি লাগবে, দম লাগবে, ঠিক আছে। সুতরাং সূর্য ডুবার পরই তাকে আরাফা থাকতে হবে, আরাফা যেতে হবে। আজকে ইন্টারনেট কাজ করছে না, বেশ ধীরে সুস্থে চলবে একাগ্রতার সাথে, মানে পূর্ণ শান্তি, পূর্ণ শান্তি বলতে পূর্ণ মানে বেশি ছটফটাটি করবে না বা তাড়াহুড়ো করবে না, প্রশান্তির সাথে চলতে থাকবে। আল্লাহ তাআলা বলছেন সুম্মা আফিদু মিন হাইসু আফাদান নাস ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহর কাছে ক্ষমাই চাওয়া হচ্ছে, ক্ষমাটাই হচ্ছে বড় জিনিস। আল্লাহর কাছে ক্ষমা চাইলে আবার কি চাই? যদি আল্লাহ আপনাকে ক্ষমা করে দেন তাহলে জান্নাত পাবেন না, জাহান্নাম থেকে মুক্তি পাবেন না? খালাস, একটা পেলেই হল। তো ক্ষমাটাই হচ্ছে বড় কথা। আল্লাহ তাআলা বলছেন, অতঃপর তোমরা অন্যান্য লোক যেখান হতে প্রত্যাবর্তন করে তোমরা সেই স্থান হতে প্রত্যাবর্তন করো, কোথা? আরাফাত থেকে মুজদালিফায়। ওয়াস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গাফুরুর রাহিম, আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহর কাছে ক্ষমা চাও, নিশ্চয়ই আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু। মুজদালিফায় উপনীত হয়ে সর্বপ্রথম কি কাজ করতে হবে? নামাজ পড়তে হবে। যেহেতু মাগরিবের নামাজ যদি আরাফাতে পড়েননি, আরাফাতে সূর্য ডোবা দেখেছেন কিন্তু নামাজ ওখানে পড়েনি, না আজান হয়েছে আর না নামাজ হয়েছে, নামাজটা হবে কোথায়? মুজদালিফায় এসে একসঙ্গে মাগরিব ও এশা জমা করে পড়বেন, মাগরিব ও এশা জমা করে পড়বেন, প্রথম কাজ হলো এটা। তারপরে শুয়ে যাবেন, আর কোনো কাজ নেই। ওই আর যে বসে বসে তালবিয়া পাঠ করবো, তাসবিহ পাঠ করবো, তা না, ওই রাতে আর কোনো কাজ নেই, নামাজ পড়া হয়ে গেল। এবারে বাথরুম টাথরুম গিয়ে, আর বাথরুম যে কত কষ্ট মুজদালিফায়, এ তো সব থেকে সব জায়গা থেকে বেশি কঠিন কোথায়? মুজদালিফায়। এখানে খেমা থাক আর না থাক, অবশ্য অনেক খেমা আছেন মুজদালিফার ভিতরে, তাদের জন্য সুবিধা, তারা মিনায় থাকতে পারে না, মুজদালিফায় বাস করে, তাদের জন্য সুবিধা, মিনা মুজদালিফায় একই। কিন্তু মুশকিল হলো আপনার জন্য, যাদের খেমা আছে মিনাতে কিংবা আজিজিয়াতে, তারা যদি মুজদালিফা রাত্রিবাস করতে হয়, আর অবশ্যই করতে হবে, কারণ ওয়াজিব। এবার যদি সেখানে রাত্রিবাস করতে হয়, তাহলে সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে পেশাব পায়খানা। যদি পায়খানা পেটে গোলমাল থাকে অথবা পেশাব লেগে থাকে, তাহলেই হলো বড় সমস্যা। অতএব সেরকম জায়গা থেকে আপনাকে ব্যবস্থা নিতে হবে। আর পেশাব লাগার মোটামুটি আধ ঘন্টা আগে লাইন দিতে হবে, এক ঘন্টা আগে, না হলে লাইনে পৌঁছতে পৌঁছতে আপনার ওখানেই কাপড় চোপড় হয়ে যাবে। ঘন ঘন হলেও আপনি দেখেছেন অবস্থা, লাইন দিয়ে এত কত সমস্ত মানুষ এক জায়গায় জমা হয়ে গেছে, এখানে সেখানে সব ওই পিছিয়ে পড়ে আছে, শুয়ে আছে, এমন অবস্থা যে বাস এভাবে, বাস আমাদের বাস এভাবে দাঁড় করে দিয়েছি, এই বাসের এই পাশে আমরা সব শুয়ে আছি, আর বাসের ওই পাশে সব পেশাব করছে, দেখা যাচ্ছে ওখান থেকে সব পেশাব করছে, ছেলে মেয়ে কেউ তাকায় না, ওইখানে পেশাব করছে, পেশাব গুলো গুড়ি গুড়ি আমাদের বিছানায় আসছে। সব ভালো করেনি, কিছু কিছু জায়গা এমন আছে যে জায়গা উঁচু, সেখানে বাস দাঁড় করেছি, আর ওখান থেকে বাসের আড়ালে পেশাব করছে, তার মনে করছে নিরিবিলি জায়গা পেয়েছি, আসলে আমরা বাসের এদিকে শুয়ে আছি। যাই হোক, সব জায়গা সমান নয়, সব জায়গা সমান নয় বাবুল ভাই, সব জায়গা সমান নয়। আপনি যেটা দেখেছেন সেটা দেখেছেন, কিন্তু সাইডে যে জায়গাগুলো আছে এমন জায়গা নেই যে সমতল করা হয়েছে, সব পেশাব করলে গড়িয়ে যাবে কি না, পানিটা গড়িয়ে যাবে কি না, টয়লেট যেখানে করেছে করেছে, মানুষ যেখানে বাস করছে, মানুষ পার্কিং করেছে না করেনি, পার্ক পার্কের জায়গা, বাসের পার্কের জায়গা, সে বাস যেখানে গিয়ে দাঁড়াচ্ছে সেখানে পাশেই মানুষ বেড ফেলে শুয়ে যাচ্ছে, এবার বাসের আড়াল থেকে অনেকে ওই দিক থেকে এসে পেশাব করে বিছানা গুটিয়ে। সুবহানাল্লাহ, কি আর বলবো। যাই হোক, সব থেকে বড় কঠিন জায়গা হলো এই মুজদালিফা। মুজদালিফায় কি হলো তাহলে? বৃদ্ধ মহিলা ও দুর্বল, অর্থাৎ যারা অপারক অনুরূপ, তাদের সফর সঙ্গীদের জন্য মুজদালিফার রাত্রি চন্দ্রাস্তের পর, চন্দ্র অস্ত যাওয়ার পর মুজদালিফা ত্যাগ করা বৈধ। মুজদালিফা ছাড়তে হয় কখন? ফজরের নামাজ পড়ে জিকির আজকার করার পর সূর্য উঠবে, তারপরে আপনি মুজদালিফা ছেড়ে কোথায় যান? মিনায় যান। কিন্তু যাদের মানে আগে যাওয়া দরকার, তখন ভিড় হয়ে যাবে, এই জন্য কিছু লোক আগে যদি যায়, মহিলা বয়স্ক বৃদ্ধ লোক কিংবা কোন কাজের লোক, তারা আগে গেলে যেতে পারে। কখন যেতে পারবে? ওই রাতে যখন চাঁদ ডুবে যাবে, তারপরে ফজরের আগে, ফজরের নামাজ পড়ে তসবিহ তাহলিল করে তারপর যেতে হয়, সূর্য উজ্জ্বল হলে, হ্যাঁ, ফর্সা হওয়ার পর, ঠিক আছে। কিন্তু আপনার আগে যদি যেতে হয় তাহলে ফজরের আগে যাওয়া যাবে, এইসব দুর্বল শ্রেণীর মানুষদের জন্য। শর্ত হলো কি? চাঁদ ডুববে তারপরে, চাঁদ ডোবার আগে নয়। ব্যাস, প্রথম ওয়াক্তে ফজরের নামাজ পড়ে সূর্যোদয়ের পূর্বে আকাশ ফর্সা হওয়া পর্যন্ত দোয়া করা মুস্তাহাব। দোয়া বলতে জিকির, শুধু জিকির করবেন, তকবীর তসবিহ তাহলিল পড়বেন, ওনারা তো করতে পারেন। জামারাতের জন্য কাঁকর যে কোনো স্থান হতে নিয়ে যেতে পারে, কঙ্কর অনেকে মনে করে মুজদালিফা থেকে নিতে হয়, এই জন্য খুব ব্যস্ত, নামাজ পড়ার পরেই দেখবেন কাঁকর করাতে ব্যস্ত, কেউ কাঁকরকে ধুয়ে নেয়, ডিব্বাতে নেয় অনেক কিছু, কিন্তু মুজদালিফা থেকেই কাপড় নেওয়া জরুরি না, মিনা থেকেও নেওয়া যেতে পারে, আরাফাত থেকে যদি আপনি কেউ নিয়ে যেতে পারেন, ঠিক কিনা, যেকোনো জায়গা থেকে কাপড় নিয়ে সেখানে মারা দিতে পারে। কঙ্কর নিক্ষেপ করার সময় শুধু ওই কঙ্করটি গণ্য করবে যেটি হাউজে লক্ষ্যস্থলে পতিত হয়েছে। আচ্ছা, উঁচা খাম্বাতে মারা শর্ত নয়, যদি বাইরে পড়ে, হাউস থেকে বাইরে পড়ে তাহলে সেটা গণ্য নয়, যদিও আপনার খাম্বাতে লেগেছে। এহরাম থাকবে, তারপরে দুদিন পকেট থাকবে, যাই হোক, হাতে কোন অন্য হাতে রাখবেন, এইভাবে আর কি। বলছে দশ তারিখের কার্যাদি ধারাবাহিক ভাবে সম্পাদন করা সুন্নাত, যদি কোনো কাজে যদি কোনো কাজ আগে পিছিয়ে হয়ে যায় তাহলে কোনো দোষ নেই। দশ তারিখের কটা কাজ আছে? প্রথম আপনি মুজদালিফা থেকে এসে মিনায় কি করবেন? কাপড় মারবেন। কাপড় মারার পর কি করতে হয়? কোরবানি দিতে হয়। তারপরে কোরবানি করার পর চুল কাটতে হয়, তারপরে তাওয়াফ করতে হয়, তারপরে সাই করতে হয়, তারপরে আবার মিনায় ফিরে আসতে হয়। তাহলে কটা কাজ হল? কটা হল? প্রথমে কাপড় মারা, কোরবানি করা, মাথা চুল কাটা, তওয়াফ করা, সাই করা, এই পাঁচটা জিনিস। এই পাঁচটা জিনিসের মধ্যে যদি আগাপিছা কিছু হয়ে যায়, কোন কারণে আগাপিছা করতে হয়, তাহলে মাফি মুশকিল। তা বলে প্রথমে গিয়ে চুলকাতে রাখবেন না, না চুলকালে তো এহরাম শেষ হয়ে গেল। কাপড় মারার আগে চুলকাটা যাবেন না, আপনি কাপড় মারেন তারপর চুলকাতে নেন, সমস্যা নাই, পরে কোরবানি দেন, ঠিক আছে? কিংবা কাপড় মারেন মেরিয়ে চলে যান কি করতে, তাওয়াফ করতে, তারপর চুলকাটা, সমস্যা নেই, কিন্তু আগে গিয়ে চুলকাবেন তা হবে না, তা তো দেহ হয়ে গেলেন, বুঝতে পেরেছেন? সুতরাং আগাম পিছা করলে ওই দিনের কাজগুলো, বিশেষ করে কোরবানি এবং কাপড় মারা, যদি আগে আপনি কাপড় তো আগে কি বলে আগে আগে কোরবানি করলেন, কোরবানি করার পর যদি কাপড় মারেন তাতেও সমস্যা নেই, তারপর চুল কাটবেন। তো মোট কথা, ওই দিনের যেকোনো একটা কাজ করার পরে আপনি চুল কাটতে পারেন, চুল কাটতে পারেন, সমস্যা নেই। আইয়ামে তাশরিকের বা জিলহজ মাসের এগারো বারো তেরো কি বলা হয়? আইয়ামে তাশরিক। কেন তাশরিক বলা হয়? তাশরিক মানে হচ্ছে গোশত শুকানো। এই সব এই তিন দিনে হাজিরা কোরবানি করত আর গোশত শুকাইয়ে নিয়ে আসত। অত গোশত খাওয়া যায় না, শুকিয়ে শুকিয়ে রোদে শুকাতো, তারপরে সে আসত, সে ফ্রি দিয়েছিল না, তো শুকিয়ে এখন পর্যন্ত শুকায়, দারুণ গন্ধ, বিকট গন্ধ লাগে, শুকিয়ে তারা নিয়ে আসে, এই জন্য তাশরিকের দিন বলা হয়। এই তাশরিকের রাত্রিকালে মিনায় অবস্থান করা ওয়াজিব, আবশ্যক, ওয়াজিব। যদি কেউ রাত্রিবাস না করতে পারে তাহলে তাকে কি লাগবে? দাম লাগবে। তার মানে রাত্রিবাস করা, দিন বাস করা ওয়াজিব নয়। তার মানে দিনে যদি কেউ মক্কায় গিয়ে থাকে কিংবা জিদ্দা যায় তাহলে সমস্যা নেই, রাত্রে কিন্তু এসে বাস করতে হবে, এই হল ওয়াজিব। আইয়ামে তাশরিকে নিম্নরূপ জামানাতে কঙ্কর নিক্ষেপ করতে হবে। কিভাবে কঙ্কর মারবেন? জওয়ালের পর, জোহরের আজানের পর কঙ্কর নিক্ষেপ করতে শুরু করতে হবে, দেখছেন? জোহরের পর, জোহরের আজানের পর, জওয়ালের পর, সূর্য ঢুকে তারপর, তার আগে ফাঁকা দেখে মেরে দিলে, আরে চিল্লিয়ে চিল্লিয়ে বলছে এখন কঙ্কর হবে না, হাজি সাহেবগণ বিভিন্ন ভাষায় বলছে, কি কার কথা শুনে তা মেরে যাচ্ছে ফাঁকা দেখে, কি খুশি। কিন্তু আসলে এখন বর্তমানে ফতোয়া হয়ে গেছে, সমস্যা নেই, তবু আপনি চেষ্টা করবেন কখন মারতে, জওয়ালের পরে। ছোট জামরায় কাপড় প্রথমে নিক্ষেপ করতে হবে, মানে পরপর, এখানে প্রথম, এখানে হচ্ছে বড় জামরা, মধ্যম, ছোট, কোথা থেকে শুরু করবেন? ছোট থেকে শুরু করবেন, সাতটা মেরে তারপরে মাঝে তারপরে মেরে তারপরে ফিরে যাবেন, ঠিক আছে? ছোট জামরা মারার পরে মনোজাত করবেন, তারপরে মধ্যম জামরা সেখানে মারার পরে মনোজাত, তারপরে আপনার বড় জামরায় গিয়ে সেখানে মনোজাত নেই, সেখানে থেকে আপনি আবার ফিরে যাবেন নিজের ডেরাতে। হ্যাঁ, দুই দিন, দুদিন হলেও চলবে, কিন্তু তিন দিনও চলে আপনার জন্য যায়, যদি আপনার তাড়াহুড়ো থাকে বারো তারিখে চলে আসবে প্রথম মেরে, কিন্তু সূর্য ডুবার আগে আপনাকে মিনা ত্যাগ করতে হবে। যদি মিনা ত্যাগ করার আগে সূর্য ডুবে যায় তাহলে আপনাকে তেরো তারিখে থাকতে হবে, তেরো তারিখে প্রথম মেরে তবে আপনি বেরোতে পারবেন। চোদ্দ কি বলে চোদ্দ বছর হজ্জের কার্যাবলীর মধ্যে সর্বশেষ কাজ বিদায় তওয়াফ হওয়া চাই, বাকি সব হয়ে গেল, মক্কায় যাবেন, মক্কায় গিয়ে বিদায় তওয়াফ করতে হবে, বিদায় তওয়াফ করাও ওয়াজিব। যদি কেউ নিয়ত করে সবশেষে তওয়াফ হেফাজত সম্পাদন করলে বিদায় তওয়াফকে সামিল করে নেবে, তার মানে কেউ হয়তো ঈদের দিনে তওয়াফ করতে যেতে পারল না কোনো কারণে, ভিড়ভাড় বেশির জন্য কিংবা নিজের কোনো অসুবিধার জন্য, এবারে যেদিনে মাঝমা ফিরে আসবেন বা দেশে ফিরে আসবেন সেই দিনে আপনি তওয়াফ হেফাজত করছেন, মনে করুন বারো তারিখে, তারপরে তওয়াফ হেফাজত করলেন, কি আবার তাহলে কি বিদায় তওয়াফ করতে হবে নাকি দুটো একসঙ্গে যথেষ্ট হবে? দুটো একসঙ্গে যথেষ্ট হলে পরে কিসের নিয়ত করতে হবে, তওয়াফ হেফাজত নিয়ত না তওয়াফ বিদার নিয়ত? হ্যাঁ, যদি দুটো বুঝলেন না, বলা হচ্ছে যে তওয়াফে ইফাজা মানে হজের তওয়াফ, যেটা হজের রুকুন, তাই না? এটা হচ্ছে হজের রুকুন। এখন আপনি করতে পারলেন না, কোন দিনে করতে হয়? ঈদের দিনে, কোরবানির দিনে পারলেন না করতে, যে হতে হতে আপনার যাওয়ার সময় হয়ে গেল, যাওয়ার সময় বিদায় তওয়াফ করতে হয়, ওদিকে আপনার তওয়াফে ইফাজা বাকি আছে। এবারে ওলামারা বলছেন যে যদি আপনি একসঙ্গে দুটো তওয়াফ একই সময় করতে হয় তাহলে একটা তওয়াফ করলেই যথেষ্ট, একটা তওয়াফ করলে যদি যথেষ্ট হয় তো কোন তওয়াফের নিয়তে আপনি তওয়াফ করবেন? বিদায় তওয়াফের নিয়ত করতে হবে না, হজের তওয়াফ হচ্ছে রুকুন, যদি আপনি বিদায় তওয়াফের নিয়তে করেন তাহলে আপনার তো হজই হবে না, এই জন্য ইফাজা বা হজের তওয়াফের নিয়ত করতে হবে। আর তারপরে যেহেতু আপনি চলে আসছেন মক্কা ছেড়ে, সেহেতু বিদায় তওয়াফ লাগবে না, ঠিক আছে? এখন মনে করুন মসজিদে গিয়ে বসলেই দু রাকাত সুন্নত পড়তে হয়, ঠিক আছে? ফজরের সময় গেলেন, গিয়ে আপনি ফজরের সুন্নত দেখলেন, ফজরের সুন্নতটা পড়লেন দু রাকাত, তাহলে কি মসজিদে সুন্নত পড়তে হবে? দরকার নেই। কিন্তু নিয়তটা কি থাকবে, তাহিয়াতুল মসজিদ না ফজরের আগে সুন্নত? যদি কেউ নিয়ত করে তাহিয়াতুল মসজিদ তাহলে বোকামি হবে, নিয়ত কি হবে? ফজরের সুন্নত, ফজরের সুন্নত পড়লে আর তাহিয়াতুল মসজিদ পড়তে হবে না। ব্যাস, নিয়ত হইল। যদি মহিলা তওয়াফ হেফাজত করার পর ঋতুবতী হয় তাহলে বিদায় তওয়াফ ছাড়া যাত্রা করতে হবে। এখন শুনুন, কোন মহিলা হজের তো সব তওয়াফ হয়েছে, কিন্তু যেদিন বিদায় হবে সেদিন বিদায় তওয়াফ পুরুষরা করছে আর মহিলা দেখছে আমার আমার মানে সিগন্যাল পড়ে গেছে আর তওয়াফ করা যাবে না, তখন সে মহিলা কি করবে? সে মহিলার জন্য তওয়াফ ওয়াজেব থাকবে না, ওয়াজেব টুটে যাবে, অতএব সে বিনা তওয়াফেই ফিরে আসতে পারবে। এই হলো মোটামুটি হজের কিছু ছোটা ছাটা মশলা। তাকে থাকতে হবে, থাকার পরিস্থিতি না থাকে ফ্লাইট চলে যাবে বা ভিসা শেষ হয়ে যাবে, তাহলে ওলামারা বলছেন পটি বেঁধেও তাকে তওয়াফ করতে হবে, নাহলে হাজি হবে না। ব্যাস, হাদি কাকে বলে? হাদি বলা হচ্ছে যে জন্তু বা যে পশু, গরু বা ভেড়া বা ছাগল, হজের জন্য পাঠানো হয়, কোরবানির জন্য পাঠানো হয় কোথা? মক্কাতে। এক হচ্ছে হজের হাদি, যে যে কোরবানি কেরান হজ যে করে সে, অথবা তামাত্তু হজ যে করে সে দেয়। আর দু নম্বর হচ্ছে কোন ওয়াজেব ছুটে গেলে সেটাকে কি বলে? দাম। কাজ করছে না, দাম বলে। কোন ওয়াজেব ছুটে গেলে যেটা দিতে হয় সেটা দাম বলে। যদি এহরাম অবস্থায় কোন নিষিদ্ধ কাজ করে ফেলে, যে কাজ এহরাম অবস্থায় করা নিষেধ, তাহলে কি লাগবে? দাম লাগবে। তো এই ক্ষেত্রে কোরবানি করা, খাবার খাওয়ানো, রোজা রাখার মধ্যে এখতিয়ার রয়েছে। দামের ক্ষেত্রে আপনি দাম দিলে ভালো, আর না হয় আপনি তার বদলে মিসকিন খাইয়ে দেন ছটা মিসকিন, আর না হয় তিনটে রোজা, এইভাবে আপনি করতে পারেন, আপনার এখতিয়ার আছে। উজহিয়া কাকে বলে? উজহিয়া হচ্ছে কোরবানি, আল্লাহ নৈকট্লা উদ্দেশ্যে কোরবানির দিনগুলিতে যা জবাইহ করা হয় তাকে উজহিয়া বলা হয়। যেগুলো আমরা সাধারণত বাসায় বাড়িতে থাকা অবস্থায় দিই, মক্কাতে কেউ কেউ কোরবানি দিতে পারে, সমস্যা নেই। আকিকা কাকে বলে? আকিকা বলা হয় যে শিশু জন্ম নিলে, নব শিশু জন্ম নিলে তার পক্ষ থেকে ছেলে হলে দুটো আর মেয়ে হলে একটা ছাগল অথবা ভেড়া জবাইহ করাকে বলা হয় আকিকা। আকিকা পশু হল ছাগল অথবা ভেড়া, শূন্য। যদি আপনি গরু দিতে চান তাহলে পরে ওই ভাগাভাগি চলবে না, ছেলে হলে দুটো গরু লাগবে, মেয়ে হলে একটা গরু লাগবে, ওতে কিন্তু ভাগাভাগি নেই যে সাত ভাগে সাতটা মেয়ের দেওয়া হবে কিংবা সাত ভাগে তিনটে ছেলে আর একটা মেয়ের আকিকা দেওয়া হবে, কোরবানির মতো অবস্থা না, তা চলবে না। আকিকাতে ভাগাভাগি নেই, আকিকাতে জানের বদলে যান, আকিকা জানের বদলে যান। অনেকে কোরবানির সাথে আকিকা দেয় চালাকি করে, এরাও চালাক মানুষ এক ধরনের, এই চাপ চলবে না। আকিকাতে পুরো জানের বদলে জান লাগবে, ছেলে হলে দুটো গরু দিলেন গরু দেন, দুটোতে গরু দেন, আর যদি মেয়ে হয় তো একটা গরু দেন, ছাগল হলে ছাগল দেন, এটাই হলো সুন্নত। মুশকিল হচ্ছে কি যে কোরবানি আর আকিকা আমাদের নিয়ত গোশত খাওয়ার হলে হবে না, মুশকিল হলো গোশত খাওয়া এবং খাওয়ানোর নিয়ত যখন হয় তখনই এইসব প্রশ্ন আসে, মোটা গরু কিনতে হবে, ঠিক আছে, যদি দান করার নিয়ত হয় তো ঠিকই আছে, হ্যাঁ শ্বশুর বাড়িতে দিতে হবে, অত গরু না দিলে কি করে হয়, ছাগলে তো হবে না, এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন না। তাই তিনি হাসান হোসেনের জন্য কি জবাই করেছিলেন, ভেড়া অথবা ছাগল, তিনি উটফুট জবাই করেননি, পারতেন না হয়তো, গরিব মানুষ ছিলেন তো। আর আমরা চালাক মানুষ, আল্লাহ রাসূলের শ্বশুর বাড়িও বেশি ছিল না, হ্যাঁ আমাদের শ্বশুর বাড়ি অনেক, তাই আমরা জবাই করে সবাইকে গোশত খাওয়াতে চাই, এই জন্য কোরবানি পশুর মতো আকিকাতে গরু জবাই করতে চাই, কিন্তু নাম নেওয়ার জন্য গোশত খাওয়ার জন্য যদি কেউ আকিকা দেয় কোরবানি দেয় তাহলে কবুলই হবে না। হাদির মাংস খাওয়া সুন্নতের অন্তর্ভুক্ত, যদি এই হাদি কোন ওয়াজিব ছুটে যাওয়ার কারণে কিংবা ইহরামে কোন নিষিদ্ধ কাজ করার কারণে হয়, অনুরূপ আকিকা ও কোরবানির মাংস খাওয়া সুন্নতের অন্তর্ভুক্ত। একটি উট কিংবা গরুতে কোরবানি বা হজের হাদির হাদির ক্ষেত্রে সাতজন শরিক হতে পারবে, হজের যে কোরবানি দিতে হয় তাদের কিন্তু সাতজন শরিক হতে পারবে। যেগুলো জবাই করে আল্লাহর নৈকট্য লাভ করা যায়, সবচেয়ে উত্তম হল উট, কোরবানির জন্য সবচেয়ে উত্তম কি উট, এই শর্তে যেন সে পাঁচ বছরের কম বয়সী না হয়। দ্বিতীয় হল গাভী, গরু বা মোষ, এখন মহিষ বা মোষ গরুর পর্যায়ভুক্ত কিনা এতে এখতলাপ আছে, মহিষের কোরবানি হবে কিনা এতেও এখতলাপ আছে, গরু মহিষ একই রকম দেখতে হয় না, দেখতেও আলাদা, এর কালো মতো সাদা মতো বিভিন্ন রং আছে, এর চেহারা আলাদা ওর চেহারা আলাদা, তবু ওলামারা বলছেন যে মহিষ হচ্ছে গরুর জাতিভুক্ত, এখন ইখতিলাফ আছে, কেউ বলছে কোরবানি হবে কেউ বলছে হবে না। তো দ্বিতীয় নম্বরের পশু হলো গাভী, গরু বা মোষ, এর জন্য দুই বছরের কম যেন না হয়, দু বছরের হওয়া শর্ত। তিন নম্বর হচ্ছে দুম্বা ও ভেড়া, ছাগল বা ভেড়া, এই শর্তে যেন ছয় মাসের কম না হয়, ছ মাস বয়সী যেন হয়, এবং ছাগ বা ছাগি হলে যেন এক বছরের কম না হয়, ভেড়া ছয় মাসের আর ছাগ ছাগল এক বছরের কম যেন না হয়। শরীয়তে গৃহীত বয়সে পৌঁছে গেছে এমন জানোয়ার হতে হবে খুঁত মুক্ত বা দোষমুক্ত হতে হবে, যেন কানা না হয়, খোঁড়া না হয়, অসুস্থ না হয়, অত্যন্ত দুর্বল না হয় ইত্যাদি, যেমন কোরবানিতে আমাদের শর্ত লাগানো হয়। আকিকা বিশিষ্ট কয়েকটি জ্ঞাতব্য বিষয়, আকিকার মূল্য দান করার চেয়ে তা জবাই করা বেশি উত্তম, আকিকার মূল্য দান করা উত্তম হতে পারে না, হ্যাঁ এখানে বলছে আর মূল্য দান করার চেয়ে আকিকা জবাই করা বেশি উত্তম, তার মানে দান করলেও চলে কিন্তু না, দান করলে সুন্নত পালন হবে না, আকিকা পালন হবে না, বরং আকিকার বদলে আকিকার কাছে আকিকাই করতে হবে। নবজাত শিশুর পক্ষ হতে আকিকার দুটি ছাগল এবং নবজাত মেয়ের পক্ষ হতে একটি ছাগল, মানে ছেলে হলে দুটো মেয়ে হলে একটা ছাগল দিতে হবে। সপ্তম দিনে আকিকা জবাই করা শিশুর নাম রাখা সুন্নত, সপ্তম দিনে, সপ্তম দিনে না পারলে তাহলে কি হবে হুজুর, সপ্তম দিনে না পারলে ওনার হাদিসে আছে চোদ্দ দিনে, না পারলে একুশ দিনে, আর যখন একুশ দিনেও না পারলে তাহলে তারপরে যে কোনো সময়ে সে আকিকা করবে, এমনকি আপনিও এখন আপনার আকিকা যদি না হয়ে থাকে তাহলে করতে পারেন। একটা হাদিসে আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তের পর আকিকা দিয়েছিলেন, নিজের আকিকা। সুতরাং বড় হয়েও আকিকা দেওয়া যায়, তবে একথা মনে রাখবেন যে আকিকা দেওয়া ওয়াজিব নয়, যেমন কোরবানি ওয়াজিব নয়। অবশ্য মজাহাবের কাছে ওয়াজিব, কিন্তু আমাদের কাছে বা সঠিক মতে এটাই যে সুন্নতে মুয়াক্কাদা, কোরবানি দেওয়া সুন্নতে মুয়াক্কাদা এবং আকিকা দেওয়াও সুন্নতে মুয়াক্কাদা। সুতরাং এটা বুঝে রাখবেন যে আকিকা দেওয়াটা জরুরি। কেউ মনে করবেন যে হজে তাহলে এখনই দিতে হবে, না দিলে কে, যাই হোক না দিলে কিন্তু কেউ গুনাহগার হবে না। আকিকার একটি উটে সাতজনের শরীক হওয়া সম্ভবপর নয়, আকিকার একটি উটে সাতজনের শরীক হওয়া সম্ভবপর নয়। একটু আগেই বললাম যে উট বা গরু যদি আকিকা দেন তাতে সাতজনের শরীক হওয়া যাবে না, বরং ছেলে হলে দুটো উট লাগবে আর মেয়ে হলে একটা গোটা উট লাগবে। জানেন।